وعن انس قال قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين باموالكم وانفسكم. رواه ابو داود النسائي والدارمي باسناد صحيح. যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আজকে জুমার দিনে সম্ভবত সর্বপ্রথম সৌদি আরবে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে স্কাইপি ভাষণ দেওয়ার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যা রেখে জবাব আমানতের হক আদায়ের উদ্দেশ্যে আমরা আমাদের যাবতীয় মিডিয়াকে ব্যবহার করছি স্রেফ প্রচারের উদ্দেশ্যে এবং দিনের ব্যক্তি ও প্রসারের উদ্দেশ্যে। আল্লাহ পাক আমাদের ভাইদের এর ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং তাদেরকে আল্লাহ পাকের রসুলের মাধ্যমে প্রেরিত হেদায়তের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে যে কথাগুলি আমরা বলতে চাই, মূলত সেগুলি পুরনো কথাই স্মরণ করিয়ে দেওয়া। কি জন্য আমরা দুনিয়াতে এসেছি, কি জন্য রসুলগণ এসেছিলেন, এসবগুলি আমাদের মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের ঈমানকে নতুন করে তাজা করাটাই হল উদ্দেশ্য। কারণ বিষয়গুলি আমাদের সবারই জানা আছে, এরপরও আমাদেরকে জানতে হয়। কারণ আল্লাহ বলেছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দাও কারণ উপদেশ মুমিনদের উপকার করে। আল্লাহ বলছেন, তিনি সেই মহান সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়ত দিয়ে এবং সত্য দিন সহকারে, যাতে তার দিনকে তিনি বিজয়ী করতে পারেন পৃথিবীতে প্রচলিত সকল দিনের উপরে। ওয়ালাউকারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এই বিষয়টি পছন্দ করে না। কেন পছন্দ করে না? কারণ মুশরিকরা তাদের নিজস্ব যে দিন পৃথিবীতে চালু করেছে, আল্লাহ প্রেরিত দিন তার বিপরীত। আল্লাহর দিন অনুসরণ করলে আপামর জনগণের কল্যাণ হয়, বিশ্ব মানবতার কল্যাণ হয়, কিন্তু শয়তানের ক্ষতি হয়। মুশরিকদের দিন অনুসরণ করলে শয়তানের উপকার হয় এবং শয়তানের অনুসারীদের স্বার্থ হাসিল হয়, কিন্তু সাধারণ মানবতার ক্ষতি হয়। পৃথিবীর শুরু থেকে কিয়ামত উশার উদয়কাল পর্যন্ত এই সত্য মিথ্যার দ্বন্দ্ব চলবে, আর এই দ্বন্দ্বে পৃথিবীর মানুষ দুভাগে ভাগ হয়ে থাকবে। ফাজিরুন শাকি ও বিররুন তাকি, একদল হবে পাপাচারী হতভাগা, আরেকদল হবে সৎকর্মশীল আল্লাহ ভীরু। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে থাকবেন আরেকদল জাহান্নামে থাকবেন। আমাদের পথ বেছে নিতে হবে একটাই, যে আমরা জান্নাতে থাকব। আমাদের উদ্দেশ্যই হবে আখেরাতের জান্নাতি দলভুক্ত হওয়া, পৃথিবীর শ্রেষ্ঠতম শাসক এবং নবী সুলেমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি আউযিনি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু وادخلني برحمتك في عبادك الصالحين। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন। একই দোয়া ইব্রাহিম করেছেন, একই দোয়া ইউসুফ আলাইহিস সালাম করেছেন, একই দোয়া আমরাও করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কিয়ামতের দিন তার সালেহীনদের সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, আল্লাহুম্মা আমিন। কিভাবে সেটা সম্ভব? আনাসিন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা সর্বাত্মক ভাবে সংগ্রাম করো মুশরিকদের বিরুদ্ধে তোমাদের মাল দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে। বুঝা গেল, তৌহিদের বিপরীত হচ্ছে শিরক। আর শিরক ফি তৌহিদ কাল হাদাথ ফিল বুদু, তৌহিদ এবং শিরকের জগা খিচুড়ি চলে না। বায়ু নিঃসরণ করলে যেমন অজু থাকে না, শিরিক প্রবেশ করলে তেমনি তৌহিদ থাকে না। অতএব দুটো মিলিয়ে কোন ইসলাম হয় না। বাতিলের সঙ্গে আপোষ করে কশ্চিনকালে হক প্রতিষ্ঠা হয় না। আর সে কারণে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমার মসজিদের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদ জবান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে। আজকের পৃথিবীটা মূলত সশস্ত্র যুদ্ধের চাইতে চিন্তার যুদ্ধ বেশি, যেটাকে আমরা আল গজবুল ফিকরি বলি। আধুনিক যুগে ইহুদি নাসারা অপশক্তি ইসলামের প্রসারকে বাধাগ্রস্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সমস্ত মিডিয়া ইসলামের বিরুদ্ধে। ও আহ ভি করতা হে তো হো জাতা হে বদনাম, ও কতল ভি করতা হে চর্চা নহি হোতা। মুসলমান এটা ঢিলমাল্ল হয়ে যায় জঙ্গি, আর তারা ড্রোন হামলা করে হাজার হাজার মানুষকে হত্যা করল, সেটা হয় মানবাধিকার, গণতন্ত্র? বিশ্ব মিডিয়ার এই নোংরা প্রচারণার কারণে ইসলামের অনুসারীদের মধ্যে অনেক দুর্বলতা এসে গেছে। তারা এখন ইসলাম এর চাইতে অন ইসলামী দর্শন এবং বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক মতবাদকে অগ্রাধিকার দিতে শুরু করেছে। ফলে আমাদের জিহাদ এখন মূলত চিন্তার ক্ষেত্রেই ব্যক্তি লাভ করেছে। তাদের অনেকগুলি ষড়যন্ত্র আছে, তার মধ্যে একটা বড় ষড়যন্ত্র হল মুসলমান ছেলেদেরকে ক্ষমতার সুরসুরি দিয়ে দ্রুত ব্যালট বা বুলেটমুখী করা, এবং সেই ধোকায় পড়ে আজকের মুসলিম বিশ্ব চূড়ান্তভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর মূল নেপথ্য নায়ক যারা, তারা মুসকে মুসকে হাসছে। যেসব তন্ত্রমন্ত্র তারা চালান করে ইসলামী বিশ্বে চালিয়ে দিয়েছে, সেসব তন্ত্রমন্ত্রে ফাঁদে পড়ে মুসলিম যুবকরা আজকে পাগলের মতো ছুটছে। আল্লাহ রসুল্লাহ সেই ভাষাটাই বারবার মনে পড়ে, ইন্নামা আনা নাদিরুল ওরিয়ান, আমি নগ্ন ভয় প্রদর্শনকারীর মতো। ইন্নি আখেজিম বি হুজাজিকুম ইলাইয়া, আমি তোমাদের কোমর ধরে টানছি, আর তোমরা আমাকে ডিঙিয়ে যেয়ে আগুনের উপরে পতঙ্গের মতো ঝাঁপ দিয়ে পড়ছ। ঠিক সেই অবস্থায় আজকে দাঁড়িয়ে গেছে। একদল ব্যালটের মাধ্যমে ক্ষমতা দখলের জন্য রাস্তাঘাটে হরতাল, মিছিল, গাড়ি পোড়ানো, মানুষ হত্যা করা, এগুলোকে নেকির কাজ মনে করছে। আর একদল যে কোনো মূল্যে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হত্যা করতে পারলেই তার মাধ্যমে জান্নাত কামনা করছে। যে মারছে সেও মুসলমান, যে মরছে সেও মুসলমান, মাঝখানে লাভবান হচ্ছে ইসলামের শত্রুরা, আমাদের সেদিকে খেয়াল নাই। জিহাদের অপব্যাখ্যা করে মুসলমানদের বহু ছেলে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আধুনিক ভাষা যাকে জঙ্গিবাদ বলা হচ্ছে, ইসলাম কখনোই জঙ্গিবাদের সমর্থক নয়। ইসলাম চিরদিন মধ্যপন্থের অবলম্বন করে থাকে। ইসলামে কোন শৈথিল্যবাদের যেমন অবকাশ নেই, তেমনি জঙ্গিবাদের তেমনি কোন অবকাশ নেই। ওকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলা নাস, আল্লাহ বলছেন আমরা তোমাদেরকে করেছি মধ্যবর্তী উম্মত হিসেবে। মধ্যবর্তী উম্মত কখনোই চরমপন্থী হয় না, শৈথিল্যবাদী হয় না, সে কখনো এক দেশদর্শী হয় না, সর্বদা নিরপেক্ষ থাকে, এবং সে অন্যের উপরে সাক্ষী হওয়ার জন্য যে যোগ্যতা লাগে সে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়ে সে নিজের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখে। কিয়ামতের মাঠে আমরা বিশ্বের সকল উম্মতের উপর সাক্ষ্যদাতা হব। নিঃসন্দেহে দুনিয়াতে সে যোগ্যতা অর্জন করে যেতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুশকিল হল এই, নবীদের উফাতের পরেই উম্মত আস্তে আস্তে চলে যায় নষ্টের পথে, যেটা বিগত নবীদের জীবনেও হয়েছে, আমাদের নবীদের জীবনেও হয়েছে। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআথা বিল উম্মিয়্যীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কীহিম ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়াইন কানূ মিন ক্বাবলু লাফী যলালিম মুবীন ওয়াআখারীনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়াল আযীযুল হাকীম। তিনি সেই মহান সত্তা যিনি উম্মিদের মধ্যে প্রেরণ করেছিলেন তাদেরই মধ্যকার একজন ব্যক্তিকে রসুল হিসাবে। তিনি সেখানে যে তাদের সামনে আল্লাহ পাকের প্রেরিত আয়াতসমূহ তেলাওয়াত করেছিলেন এবং তাদেরকে কিতাব ও সুন্নাহ শিক্ষা দিয়েছিলেন, হিকমা অর্থ সুন্নাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যলালিম মুবীন, যদি ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। ওয়াখারীনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়াল আযীযুল হাকীম, তাদের মধ্যে অন্যরা যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি, অর্থাৎ আমরা যারা, তাদের জন্য একই রসুল, একই নিয়ম, একই নীতি। কি নিয়ে আসলেন? একটা পতিত সমাজকে উন্নত সমাজে পরিণত করার জন্য আল্লাহ পাক তার রসুলকে দিলেন মাত্র দুটি হাতিয়ার, কিতাব ও সুন্নাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কীহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কিতাব অর্থাৎ আল্লাহর কোরআন, সেখান থেকে তিনি আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাতেন, তার মাধ্যমে তাদের অন্তরে পরিশুদ্ধি এসে যেত। ইউজাক্কিহিম তাজকিয়া নাফস, বড় বড় কাফের নেতারা যখন আল্লাহ রসুলের সামনে গিয়েছে, তিনি তাদেরকে কিছুই শোনাননি, সিরফ কোরআন শুনিয়েছেন। আনাস বিন নজর যখন গিয়েছেন, তিনি সুরে সওয়াত পড়ে শোনালেন। আনাস বিন নজর বাড়ি গিয়ে বলছে, নেতাদের কাছে বলছে, তোমরা মোহাম্মদের সঙ্গে লড়াই করো না, আমি যা শুনে এসেছি সে তার নিজস্ব কালাম নয়, নিঃসন্দেহে একজন নবী। যেই তার সামনে গিয়েছে, কোরআন শুনেছে, দুর্বল হয়ে গিয়েছে। নাজাশি যখন 70 জন পণ্ডিতকে পাঠালেন মদিনাতে, তারাও যাওয়ার পরে আল্লাহ নবী তাদের সামনে শুধু সুরে ইয়াসিন শুনিয়েছিলেন, তাতেই তারা কেঁদে যারা যারা হয়ে গেছে, চোখের পানিতে কাপড় ভিজে গেছে। সেই মানুষগুলোর সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে নিয়েছে। কোরআনের যে সম্মোহনী শক্তি, কোরআনের যে অনবচনীয় ভাষা শৈলী এবং এর যে অভ্রান্ত সত্য কথাগুলি মিথ্যাকে চূর্ণ করে দেয়, ফলে বাতিল বেশিক্ষণ কোরআনের সামনে টিকতে পারে না। আর কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস, আর সে কারণে সর্বদা মুশরিক শক্তি, তৌহিদ বিরোধী শক্তি কোরআন এবং হাদিসকে ভয় পায়, তারা আর কোনো কিছুতেই ভয় পায় না। ইবনে কাসির বলছেন, ইন্নাল আরাবা কানু কদীমান মুতামাসসিকিনা বিদীন ইব্রাহিম ফবদ্দালু তাওহীদা শিরকান ওয়াল ইয়াকীনা শাক্কান ওয়াবতাদাউ আশিয়া ওয়াকাযালিকা আহলুল কিতাবাইন। আরবরা পুরাতন যুগে ইব্রাহিমের দ্বীনের উপরে কঠিনভাবে ধারক ছিলেন, অনুসারী ছিলেন, কিন্তু পরবর্তীতে এসে তারা বাদ্দুল তাওহীদা শিরকান, তারা তৌহিদকে শিরকে পরিণত করে ফেলল, ইয়াকিনকে সন্দেহে পরিণত করে ফেলল এবং অসংখ্য বেদাত সৃষ্টি করল। একই অবস্থা ঘটেছিল তারও আগে তৌরাত ইঞ্জিলের ধারক বাহকদের, তারা তাদের কিতাব পরিবর্তন করে ফেলেছিল, শব্দ পরিবর্তন করে ফেলেছে, বাক্য পরিবর্তন করে ফেলেছিল, অর্থ দ্রুততম ব্যাখ্যা করে নষ্ট করে ফেলেছিল। এই অবস্থা যখন ঘটে তখনই আল্লাহ পাক আরবদের কাছে তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। তিনি এসে নিজস্ব কোনো কথা বললেন না, সিরফ কিতাব এবং সুন্নাহ দিয়েই সমাজ সংস্কারের চেষ্টা করলেন। তখন একদল তার শত্রু হয়েছে, একদল তার বিরোধী হয়েছে, এবং শত্রুতা শুরু হয়েছে তার ঘর থেকেই, তার সবচাইতে নিকটতম প্রতিবেশী এবং তার সবচাইতে নিকটতম ব্যক্তি চাচা আবুল লাহাবি তার প্রধান শত্রুতে পরিণত হয়েছিলেন। যে আবুল লাহাবের সঙ্গে তার সম্পর্ক এত মধুর ছিল যে আল্লাহ রসুল তার দুই মেয়েকে আবুল লাহাবের দুই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। দুর্ভাগ্য, যখন তিনি তৌহিদের দাওয়াত দিলেন তখনই আবুল লাহাব হল এক নম্বর শত্রু। যেখানে আল্লাহ রসুল দাওয়াত দিতেন, বিশেষ করে হজের ময়দানে যখন একে অপরের প্রতি নির্যাতন নিষিদ্ধ ছিল, তখনও পর্যন্ত একটা হাদিসে এসেছে, জুল মাসজাজ বাজারে যখন আল্লাহ রসুল সবাইকে দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা সকলে বলো আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। পিছন থেকে আবু লাহাব গিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস লা তুসাদ্দিকু হাযা, ওয়া সাবিই, তোমরা এই ব্যক্তিকে বিশ্বাস করো না, এই লোকটি ধর্মত্যাগী বেদিন। লোকেরা বলছে আপনি কে? বলে আমি তার চাচা, আমি আবু লাহাব। লোকেরা দেখল তার চাচাই যখন বলছে তাকে বেদিন, নিঃসন্দেহে লোকটি বেদিনই হবে। এইভাবে তার দিন তাদেরকে কবুল না করে সেই চেষ্টাই করা হয়েছে। এটা দিয়ে প্রমাণ হয় যারা সমাজ সংস্কারক তাদের শত্রু তাদের ঘর থেকেই শুরু হয়, তাদের বিরোধিতা তাদের বংশ থেকেই শুরু হয়। অবশেষে আল্লাহ রসুলকে নিজের বংশ নিজের জন্মস্থান ছেড়ে দূর মদিনায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে। এটা আমাদের সামনে ইতিহাস ভাসছে। এই অবস্থা বর্ণনা করে আল্লাহ রসুল বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي بعثه الله في امته قبلي الا كان له في ان كان له امته حواري في امتي حواريون واصحابي ياخذون بسنته ويقتدون بامره। আমার পূর্বে আল্লাহ পাক এমন কোন নবী প্রেরণ করেননি যাদের মধ্যে এমন একদল উম্মতদের মধ্যে একদল মানুষ ছিল যারা হাওয়ারি খালেস অনুসারী, একদল সাথী ছিল যারা তার সুন্নতের পাবন ছিলেন এবং তার নির্দেশ মান্য করতেন। সুম্মা ইন্নাহা তাখলাফু মিন বাদিহিম খুলুফুন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ইয়াফআলুনা মা লা ইউমারুন, পরবর্তীতে তাদের বংশধরদের মধ্যে এমন কিছু লোক তৈরি হয়ে গেল যারা এমন কথা বলে যা তারা করে না, এমন কাজ যারা করে যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। ফমন জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন ওমন জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিনুন ওমন জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিনুন ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, রাওয়াহু মুসলিম। করণীয় কি বোঝা যাচ্ছে যে একদল লোক এরকম তৈরি হবে যারা কোরআন সুন্নার মূল নির্দেশকে ভুলে যাবে অথবা সেগুলো অপব্যাখ্যা করবে, এক কথায় তাদেরকে তারা এমন এমন কাজ করবে যা তাদেরকে বলা হয়নি আর এমন এমন কথা বলবে যে বিষয়ে তাদের তারা আদিষ্ট হয়নি। এটা হবেই, বিগত নবীদের যুগে হয়েছে, আল্লাহ রাসূল এটা আমাদের শোনাচ্ছেন কেন, যে তোমাদের জীবনে এটা ঘটতে পারে, তখন তোমরা কি করবে? ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন, তখন যারা হাত দিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে সে মুমিন। ওমান জাহাদাহুম বিল্লিসানি ফাহুয়া মুমিনুন, যে ব্যক্তি জবান দিয়ে তার প্রতিবাদ করবে সে ব্যক্তি মুমিন। ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন, যে ব্যক্তি অন্তর দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করবে সে ব্যক্তিও মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, এর বাইরে ইমানের সরিষা দানা পরিমাণও তার মধ্যে আর থাকবে না, পাওয়া যাবে না। অর্থাৎ অন্তর্দের ঘৃণাও যদি কেউ করতে না পারে তো তাকে আর ইমানের গণ্ডির মধ্যে আর রাখা যায় না। মুসলিম শরীফের এই হাদিস আমাদের দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, আর সে কারণে এর জন্য সবসময় আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে। একটি মুহূর্ত কোন সংস্কারকের জন্য অবসরের সময় নেই। অবসর কোথায়, কোথায় শান্তি? এখনো যে কাজ রয়েছে বাকি, তৌহিদ আজও পূর্ণ কিরণ দিগন্তে দেয়নি আকি, বাংলারে কবিতায় বাংলা কবির চমৎকার কবিতাটাই আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। উর্দু কবি ইকবাল বলেছেন, তু শাহীন হ্যায় পরওয়াজ হ্যায় কাম তেরা, তেরে সামনে আসমান আওর ভি হ্যায়। তুমি তো শাহীন, তুমি আসমানে ওড়া সেই বাস পাখির মতো, তোমার কাজ হচ্ছে উড়ে বেড়ানো, তোমার সামনে আসমান নিশ্চিম নীলেমা এখনো বাকি রয়েছে, উঠতে থাকো। অতএব হে ইমানদার মুসলিম ভাই বোনেরা, তৌহিদের যারা অনুসারী তাদের কোনো অবসর নাই, তাদের কোনো শৈথিল্যবাদ চলবে না। অলসতা এবং বিলাসিতাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। তৌহিদের আন্দোলন চালাতে গেলে বাদ হবে দুই শ্রেণীর মানুষ, যারা ধনিক শ্রেণী বিলাসী এবং যারা পথভ্রষ্ট সমাজনেতা এবং রাষ্ট্রনেতা। এদের সম্পর্কে আল্লাহ পাক অনেক আগেই বলে দিয়েছেন, ওয়াইজা আরাদনা নুহলিকা কারিয়াতান আমরনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা فحق عليها القول فدمرناها تدميرا। এরা হল রাষ্ট্রনেতা, আর সমাজ নেতা দুষ্টু কারা। وكذلك جعلنا في كل قريه اكابر مجرميها ليمكروا فيها وما يمكرون الا بانفسهم وما يشعرون। সূরা আল আনআম 123 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমরা যখন কোন জনপদকে ধ্বংস করতে চাই তো নেতৃস্থানের ব্যক্তিদেরকে আমরা পাপাচার করার নির্দেশ দেই, তাদের পাপ কর্ম যখন একেবারে সীমা ছাড়িয়ে দেয় হাক্কালিহল কহল, তখন আমার গজব সেখানে লাজমি হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। দম্মার না হতাদমিরা, অথবা তাদেরকে নিশ্চিন্ন করে দিই। পৃথিবীটির ছটে জাতি আল্লাহকে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছেন, নুহের কম, আদের কম, সালহের কম, লুতের কম, ফেরাউনের কম, শোয়েবের কম, কোন কোন রাওয়ায়েতে ইব্রাহিমের কমের কথা আসছে। এইসব জাতিগুলো ধ্বংসের ইতিহাস, যেগুলো আমরা আমাদের নবীদের কাহিনীর মধ্যে উল্লেখ করেছি, সেগুলো দেখা যায়। যখনই জাতি পাপাচারে সীমা ছাড়িয়ে গেছে তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। তার আগে নবীগণ তাদের সাধ্যমতো সংস্কারের চেষ্টা করেছেন এবং নবীদের উত্তর সুরী যারা ছিলেন তারাও চেষ্টা করেছেন, ব্যর্থ হওয়ার পরে আল্লাহ গজব নেমে এসেছে। আজকের পৃথিবীতে যত ধ্বংস আমরা দেখছি মূলত এই দুটি শ্রেণী সব জায়গায় পুরোপুরি তৎপর। এই সঙ্গে আরেকটা শ্রেণী আছে যারা ধর্মের নামে সাধু পুরুষ বলে পরিচিত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু ان كثير من الاحبار والرهبان لا ياكلون اموال الناس بالباطل ويصدون عن سبيل الله। বহু আলেম দরবেশ আছেন যারা মানুষের সম্পদ বাতিল পন্থায় ভোগ করে এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়। সূরা তওবা 34 নম্বর আয়াত। কোরআনের এই কথাগুলি পরবর্তীকালে হাদিসে এবং খলিফা ও তাবিদের কথার মধ্যে আমরা পেয়ে থাকি। জিয়াদিন হুদায়র কাল কাল আলী উমর হাল তারিফ মাই এহেদুল ইসলাম কলা কলা এহেদম হু জল্লাতুল আলম জিদাল মুনাফিক বিল কিতাব হুকম আইমদুল মুদল্লিন রহদারমি বিসনাদিন সহি। জিয়াদ বিন হুদায়র বলছেন, একদিন আমাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এই জিয়াদ তুমি কি জানো ইসলাম ধ্বংস করে কারা? উনি বললেন যে আমি তো জানি না। তো ওমর ফারুক জবাব দিলেন, ইসলাম ধ্বংস করে তিনজন মানুষ, আলেমের পদস্খলন, আল্লাহর কিতাবে মুনাফিকদের ঝগড়া তর্ক বিতর্ক এবং পথভ্রষ্ট নেতাদের শাসন। এটা নেতা বলতে সমাজ নেতা হতে পারে, রাষ্ট্রনেতা হতে পারে, সাংগঠনিক নেতা হতে পারে। আব্দুল্লাহ মোবারক একসঙ্গে যোগ করেছেন রহবান, কারণ কি রাষ্ট্রনেতা বা সমাজ নেতারা যখন তাদের কোন বিধানকে কোরআন এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক দেখেন, তখন তারা বিভিন্ন যুক্তি দিয়ে, পরিস্থিতির দোহাই দিয়ে কোরআন হাদিসকে এক পাশে রাখেন, নিজেদের রায়টাকে তারা অগ্রগণ্য করেন। আর আলেম যারা, যাদেরকে এখানে মুনাফিক বলা হচ্ছে, তারা কোরআন হাদিস সবসময় পড়েন, ব্যাখ্যার সময় মন গড়া ব্যাখ্যা দেন, ফলে জনগণ বিভ্রান্ত হয়। আর যখন শাসন ক্ষমতা, নেতৃত্ব চলে যায় পদভ্রষ্ট মানুষের হাতে, সেখানেও দ্রুত সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যায়। সবকিছুই সে যুগেও ছিল, এ যুগেও আছে। ওমর ফারুক আজকের যুগের মানুষ নন, যে যুগের মানুষ তিনি সে যুগে এগুলো পাওয়া খুব দুষ্কর ছিল, কিন্তু এখন তো ঘরে ঘরে। তাহলে এখন আমাদের সংস্কার প্রচেষ্টা কিভাবে করতে হবে, বাঁচার উপায় কি? বাঁচার উপায় যেটা একটু আগে হাদিস আল্লাহ বলে দিলেন, এগুলোর বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা করা। কিভাবে চেষ্টা করবেন? একা কি না? লা তাযালু ওয়ান সাবান রাজুলান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু ত্বাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। একদল থাকবে চিরদিন হকের উপরে বিজয়ী, তাদেরকে প্রত্যাগকারীদের পরিত্যাগ তাদের কোন ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওহুম কাযালিক, কিয়ামত এসে যাবে তারা অনুরূপভাবেই তাদের দায়িত্ব পালন করে যাবে। তয়ফা বলা হয়েছে, একটা দল থাকবে। আল্লাহ বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়ামান ইত্তাবাআনি সুবহানাল্লাহি ওয়া আনা মিনাল মুশরিকিন। তুমি বলে দাও এটাই আল্লাহর রাস্তা, আমি ডাকি মানুষকে আল্লাহর পথে। আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, তকলিদি জ্ঞান সহকারে নয়, অন্ধ অনুসরণের মাধ্যমে নয়, ওহির বিধানের অনুসরণের মাধ্যমে, চোখ মুখ খোলা রেখে। আনা ওমানত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা, একা আমি ডাকি না। সুবহানাল্লাহি ওয়া আনা মিনাল মুশরিকিন, আল্লাহ মহা পবিত্র, যাবতীয় শিরক থেকে এবং আমি শিরক মুশরিককারী মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ পাক তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, হাসবুক আল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, তোমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনরাই যথেষ্ট। সর্বত্র দলবদ্ধভাবে সংগ্রামের প্রতি এভাবেই আল্লাহ পাক এবং তার রসুল আমাদেরকে উৎসাহিত করেছেন। একা কি কোন কাজ করা সম্ভব? কিন্তু সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। অতি ইসলামের আগমন ঘটেছে মূলত সমাজ পরিবর্তনের জন্যই। যদি একাকি সবকিছু করা উচিত হতো বা লক্ষ্য হইত, তাহলে আল্লাহর রসুল কাবা ঘরের ওই চত্বরে বসে সারা জীবন দাওয়াতি কাজ করতেন, তাকে কেউই ডিস্টার্ব করত না। যখনই তার দাওয়াত কাবা চত্বর ছাড়িয়ে বাহিরে চলে গেছে, জনগণ যখন তার দাওয়াত কবুল করা শুরু করেছে, তখনই তাদের উপরে এসেছে মুসিবত এবং জুলুম। তার জীবনে যেটি সত্য আমাদের জীবনেও সেটি সত্য হবে। যিনি এ সমাজে কিতাব ও সুন্নার সত্যিকারের আলো নিয়ে জাহিলিয়াতের অমানসিকতা দূর করার চেষ্টা করবেন, তার উপরে এই মুসিবত আসবেই। এই মুসিবতগুলো সামনে নিয়েই আপনাকে সামনে আগাতে হবে। এখানে মুসল্লিদের মধ্যে তিন ধরনের মুসল্লি আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন কোরআনে। তার মাধ্যমে আমরা আমাদের জীবনটা ধরে নিতে পারি। একদল মুসল্লি যারা খাশেউন, কাদাবুন আল্লাদিন হুমফি সলাতিম খাশেউন, যারা মনোযোগী মুসল্লি। আর একদল মুসল্লি যারা সাহুন, ফবাইলুল্লিল মুসল্লিন আল্লাদিন হুম আন সলাতিহিম সাহুন, এরা উদাসীন মুসল্লি। আর একদল মুসল্লি কুসালা, এজা কামু ইলা সালাত ইকামু কুসালা, মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। কোরআনের ভাষায় এটা পরিষ্কার বোঝা যায় যে কুসালা মুসল্লি এবং সাহুন মুসল্লি জাহান্নামী। শুধুমাত্র খাস এবং মুসল্লিরাই জান্নাতি। এটা দিয়ে বোঝা যায় যে সমাজ জীবনে মুসলমানদের মধ্যে এরকম মানুষ পাওয়া যাবে, উদাসীন, যারা মত সাহেল, অলস, আলমরব আছে, লাহারাজ ছাড়াও সব কিছু যায় আসা, এটাও ঠিক ওটাও ঠিক। এই যে কথাবার্তাগুলো, এটা এক একটা মানসিকতার প্রতিনিধিত্ব করে। কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট বিধান সামনে পাওয়ার পরও যেটা যদি কেউ মানুষ অমান্য করে, এক একটা অজুহাত সৃষ্টি করে, তাহলে সেই ব্যক্তি কশ্চিনকালেও আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে পারে না, এবং সেটা কখনোই সংস্কার কার্যক্রম নয়। সংস্কার কার্যক্রম সেটাই যার ভিত্তি হবে সিরফ কোরআন এবং সহিহ হাদিসের উপরে। আজকে বাংলাদেশে যে মুসিবত আমাদের উপরে নেমে এসেছে, আমাদের নেতাকর্মীদের উপরে, 2005 সালে 22 ফেব্রুয়ারি রাত্রি 2টার সময় যে হঠাৎ করে আমাদের উপরে মুসিবত নেমে আসে, আপনারা সবাই সেটা জানেন। আর দীর্ঘ 8 বছর 8 মাস 28 দিন পরে বিগত 4 দলীয় জোট সরকারের আরোপিত 10টি মিথ্যা মামলা সবকিছুই তাদেরই বাতিল আদালতের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হল। তাহলে এই মিথ্যা মামলায় যারা দীর্ঘ 9 বছর হাজতে ছিল, আজকে বেকসুর খালাস হয়ে বের হল, আমরা যখন 3 বছর 6 মাস 6 দিন হাজতে থাকলাম, পরে জামিন নিয়ে বের হলাম, তাদের জীবন থেকে যে মূল্যবান সময়গুলো চলে গেল, এগুলো কি কেউ ফেরত দিতে পারবে? আমাদের সম্পর্কে বিশ্বব্যাপী যে মিথ্যা ধারণা এবং অনেকের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেগুলিকে কেউ দূর করতে পারবে? সারা জীবন এই অপবাদের বোঝা বইতে হবে আমাদেরকে এবং আমাদের সাথীদেরকে। কিন্তু এত আমরা দুঃখিত নই, কারণ আমাদের আল্লাহর রসুল 15 রকম অপবাদের শিকার হয়েছিলেন। যিনি ছিলেন আল আমিন, তিনি হলেন কাজ্জাব, যিনি হলেন ধর্মের সত্য ধর্মের বাহক, তিনি হলেন সাবিই বিধর্মী। কারা বলেছিল? কুরাইশরা বলেছিলেন, যারা ছিলেন হানিফ, একনিষ্ঠ ধার্মিক, যারা নিজেদের হমস বলতেন, কঠোর ধার্মিক, আহলুল্লাহ বলতেন আল্লাহওয়ালা, আহলু বাইতুল্লাহ বলতেন আল্লাহর ঘরের অধিবাসী, যারা অহংকার বসে আরাফাতের ময়দানে গিয়ে অন্যান্য মানুষের সাথে হজ করতেন না, কারণ হারামের বাইরে হারামের মধ্যে মুজদালিফায় তারা হজ করতেন, কারণ তারা অহংকার করতেন যে আমরা আহলুল্লাহ, আমরা আল্লাহর ঘরের অধিবাসী, আমরা কখনোই অন্যদের সঙ্গে বসে হজ করতে পারি না। এ প্রেক্ষিতে আয়াত নাজিল হল সুম্মা আফিজু মিন হাইসু আফাযা আন-নাস, তোমরা সেখান থেকে ফিরে এসো মক্কায়, যেখান থেকে অন্যরাও ফিরে আসে, অর্থাৎ সবাই আরাফাতের ময়দানে হজ করো। এই যে অহংকার তাদের ছিল, এরপরেও কিন্তু তারা ইমানদার ছিল না। আমরাও যদি মনে করি, অহংকার করি যে আমরা আহলুল ইসলাম, আমরা আহলুল হাদিস, কিন্তু আমলে যদি সেটা না থাকে, তাহলে ওই আরব কুরাইশদের অবস্থায় কিন্তু আমাদেরও হবে। তাই প্রতি পদে পদে সংস্কারের মন নিয়ে এগিয়ে যাওয়াটাই কর্তব্য হবে, সাথে সাথে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করার চেষ্টা চালিয়ে যেতে হবে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আরাদা মাহবুবাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআহ, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। জামাতি জিন্দগির বাহিরে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। আরেকটি বড় ধোকা আমাদের মধ্যে কাজ করছে, আমাদের ধারণা হয়ে গেছে রাষ্ট্র ক্ষমতা হাসিল করা ব্যতীত দিন কায়েম হওয়া সম্ভব নয়। একামত দিন অর্থ একামত হুকুমত, এই আদর্শিক পদস্খলনের কারণেই বিশ্বব্যাপী রাজনৈতিক সংগ্রাম শুরু হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে। অথচ প্রথম উচিত ছিল মানুষের আকীদায় পরিবর্তন নিয়ে আসা। আমরা মানুষ পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তন করব, না সরকার পরিবর্তনের মাধ্যমে মানুষ পরিবর্তন করব, এ দুটি বিষয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে যাবেন। মানুষ পরিবর্তনের মাধ্যমে সরকার পরিবর্তন করা, সমাজ পরিবর্তন করা, এটা হল নবীদের চিরন্তন তরিকা। আর সরকার পরিবর্তনের মাধ্যমে মানুষ পরিবর্তন করা এটা কখনোই নবীদের তরিকা নয়, এটা সম্পূর্ণরূপে কিছু বিলাসী চিন্তাবিদের তরিকা। ক্ষমতা সাময়িক কিন্তু আকিদা স্থায়ী। আজকের বাংলাদেশ স্বাধীন কখনই হতো না, এটা সবসময় পশ্চিমবঙ্গের সঙ্গে মিলে থাকত, যদি নাকি এদেশের বাংলাদেশের পূর্বাংশের মানুষ আমরা যারা বাস করছি মুসলমান না হতাম। আমাদের ইসলামী আকিদার কারণে আমরা পৃথক দেশ পেয়েছি, পৃথক মানচিত্র পেয়েছি। অতএব সত্যিকার অর্থে যারা সমাজ বিপ্লব কামনা করেন তাদেরকে সবার আগে মানুষের মধ্যে চিন্তার বিপ্লব আনতে হবে, আর সেই পথে আমরা বেছে নিয়েছি। আমাদের উপরে জুলুমের সবচেয়ে বড় কারণ কিন্তু এটাই, আমরা কারোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলাম না, আজও নই। আমরা কারোর ভোটের বাক্সের প্রতিদ্বন্দ্বী নই, আমরা কারো ব্যবসার ভাগিদার নই, আমরা কারো পদ ও পদমর্যাদার অংশীদার নই। তবু কেন রাষ্ট্রীয় নির্যাতন আসলে আমাদের উপরে? কারণ কিন্তু একটাই, যা আরো গভীরে যেতে হবে। আমরা বলেছিলাম মানুষকে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, আসুন সাহাবায়ে কেরাম ও সালাফে সালিনের বুঝ অনুযায়ী ইসলাম বুঝি। এই কথাটাই আমাদের সবচেয়ে কঠিন কথা হয়ে গেছে অন্যদের সামনে। আজও জুলুম নির্যাতন যেটাই হোক না কেন, এই আহ্বানই আমাদের থাকবে সকলের কাছে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এর মধ্যে সত্য লুকিয়ে আছে, কারণ কোরআন এবং হাদিস মানুষের তৈরি নয়, লৌহে মাহফুজ থেকে এসেছে, মহাপবিত্র সত্তা থেকে। লায়াতিহিল বাতিল মিনবানি ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি তানজিলুন মিন হাকীমিন হামিদ, যার মধ্যে বাতিলের কোন প্রবেশাধিকার নাই, না সামনে থেকে না পিছন থেকে, এটি নাজিল হয়েছে মহাপ্রজ্ঞাময় মহাপ্রশংসিত সত্তা আল্লাহর পক্ষ থেকে। সেই মহাসত্য প্রতিষ্ঠা করার জন্য সত্যবাদী নির্ভেজাল কিছু মানুষের প্রয়োজন, যে মানুষ সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে সমাজের বুকে এই সত্যকে প্রতিষ্ঠা করবে। বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন সেই কাজই করে যাচ্ছে, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা আপনাদেরকে আহ্বান জানাব। বিদেশে প্রবাসে যারা আছেন, যেখানেই থাকুন না কেন, একাকি থাকুন আর বেশি মানুষ থাকুন, সর্বত্র আপনাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন গড়তে হবে, নিজের পরিবার গড়তে হবে এবং অন্যকে দাওয়াত দিতে হবে। তিনজন থাকলেও সেখানে সংঘবদ্ধ হন, সংগঠিতভাবে প্রচেষ্টা চালিয়ে যান। একাকি সবকিছু করা সম্ভব নয়, একাকি সমাজ পরিবর্তন হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে দলবদ্ধভাবে সংগঠিতভাবে দিনী হকের দাওয়াতকে সর্বত্র পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। এবং দেশে এবং প্রবাসে সর্বত্র আহলে হাদিস আন্দোলন যেন দুর্বার গতিতে এগিয়ে যায় আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করছি। বিশেষ করে যারা যুবকরা আছে তারাই আমাদের ভবিষ্যৎ। আহলে হাদিস যুবসংঘের মাধ্যমে আমরা প্রথম দাওয়া শুরু করি, আজকে আমরা বার্ধক্যের প্রান্তে পৌঁছে গেছি, কিন্তু তরুণরাই আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আশাব্যঞ্জক একটি দল। মনে রাখবেন, এই তরুণরাই কিন্তু মুশরিকদেরও লোভনীয় খোরাক। এই তরুণদেরকেই আমরা ইসলামের দিকে সহি সুন্নার দিকে দাওয়াত দিচ্ছি, কারণ এরাই আগামী দিনে এই পবিত্র আন্দোলনের ঝান্ডাবাহী। আমরা তাদেরকেও দাওয়াত দিচ্ছি, তারা যেন সাধ্যমতো তাদের দাওয়াত নিয়ে এগিয়ে যায় যেখানেই তারা থাকবে। আমি মনে করি এমনকি জেলখানা থাকলেও আপনাকে দাওয়াত দিতে হবে। প্রতি মুহূর্তে আপনি আমি দায়ী আল্লাহ, খেতে বসেও দায়ী, রাস্তায় চলতে গিয়েও দায়ী, সফরে হাজারে একামতে সফরে সর্বাবস্থায় আহলে হাদিসের একজন মানুষ দায়ী, নারী হন পুরুষ হন। প্রতি মুহূর্তে আমাদেরকে আল্লাহর কাছে কৈফিয়তের অনুভূতি যেন জাগ্রত থাকে, নিঃশ্বাসের বিশ্বাস নিয়ে যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তাই আমাদের দাওয়াত রইল আপনাদের সবার কাছে, আসুন নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে এবং নিজের রাষ্ট্রকে আমরা সাধ্যমতো পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ে তোলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে শুনছি আত্মাহারিক পাঠক ফোরাম আছে, আহলে হাদিস যুবসংঘ ছেলেরা আছে, এটা তো খুবই আনন্দের কথা। আত্মাহারিক যে আপনারা পড়েন এটা শুনে আমি খুব খুশি হলাম। আত্মাহারিকের সম্পাদকীয় নিবন্ধের মধ্যে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো ব্যক্ত করে থাকি, আপনারা এগুলো সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন এবং মূল্যায়ন করবেন, এগুলো মোজাকেরা এলমিয়া হিসেবে নিজেদের মধ্যে আলোচনা করবেন। সম্পাদকীয় নিবন্ধ আমরা কি বলতে চেয়েছি এগুলো সবার কাছে পড়ে শোনাবেন এবং বুঝাবেন। লেখার চাইতে বলার মধ্যে প্রতিক্রিয়া বেশি হয়, জো বা দল সে নিকালতি হয় আসর রাখতে হয়, যে কথা অন্তর থেকে বেরোয় সেটাই অন্যের অন্তরে প্রভাব বিস্তার করে। অত সম্পাদকীয়গুলো আপনারা নিজেরা পড়বেন এবং অন্যকে পড়ে বুঝাবেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু সহজে উপলব্ধি করতে পারবেন। আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দিক। আপনারা আরেকটা শুনে খুশি হবেন, আপনারা আত্মাহারিকে প্রেসের জন্য যেটা অর্থ সাহায্য করেছিলেন, আমরা আপনাদের কাছে সুখবর দিতে যাচ্ছি, ইতিমধ্যে ঘর তৈরি হয়ে লিন্টেল পর্যন্ত উঠে গেছে। আন্দোলনের একটা আহ্বান আপনাদের কাছে গিয়েছে, ওরা দিকেও খেয়াল রাখবেন। বুঝতেই পারছেন আমাদের পিছনে অর্থ সহযোগিতা করার মতো দেশি বিদেশি আর কেউ নাই। আমাদের যারা ভালোবাসেন অন্তর থেকে এই আহলেস আন্দোলনকে পরকালে মুক্তির ওসিলা মনে করেন, তারাই তাদের নিজস্ব রক্ত দিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা সেইভাবে চেষ্টা করবেন সাধ্যমতো। আমার তৌফিক ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মহিলা মাদ্রাসা তো আগের মতোই আছে, টিনশেড হয়ে আছে, আমরা খুব সমস্যার মধ্যে আছি। এবছর ছাত্রী ভর্তি করার আবেদন আমরা দিয়েছি বটে, কিন্তু ছাত্রীদের রাখার জন্য কোনো ঘর নেই। এ বিষয়টা আপনারা খেয়াল করতে পারেন, যদি আল্লাহর কোনো বান্দায় এগিয়ে আসেন তাহলে আমরা খুশি হব। আমরাও আপনাদের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের কবুল করুন। আসসালামু আলাইকুম।